الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون سورة المرسلات কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করলাম 41 নম্বর আয়াত থেকে 50 নম্বর তাহলে 10 টি আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন নিশ্চয় মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহর বিধিবিধান মেনে চলে হারাম থেকে বাঁচে ওয়াজিব কাজ সম্পন্ন করে এমনিভাবে মুস্তাহাব্বাব সুনন ওগুলো পালন করে যার মধ্যে যত নেক কাজ পাবে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তরিকা তার মধ্যে পাওয়া যাবে আর সুন্নত অনুযায়ী আমল করবে সে তত বেশি মুত্তাকি হবে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিন নিশ্চয় মুত্তাকিনগণ ফি যিলাল থাকবে ছায়ায় যিল মানে ছায়া ইন্নাল মুত্তাকিন ফি যিলাল বিভিন্ন রকমের ছায়ার মধ্যে তারা থাকবে আর ওটা কোন জায়গায় ছায়া পাওয়া যাবে জান্নাতে গেলে ফি যিলালিন ওয়া উয়ুন আর ঝর্ণা ঝর্ণা সমূহের মধ্যে থাকবে মানে এমন স্থানে থাকবে যেখানে ঝর্ণা থাকবে সর্বত্র ছড়িয়ে থাকবে ঝর্ণা ইন্নাল মুত্তাকিন ফি যিলালিন ওয়া উয়ুন পূর্বে আলোচনা হয়েছে জাহান্নামীদের কথা এই সূরা আর এখন রব্বুল আলামিন এই জায়গায় যারা আল্লাহর বিধিবিধান মেনে চলবে তাদের কথা উল্লেখ করেছেন তারা থাকবে কোথায় ছায়াগুলিতে থাকবে কোথায় এমন স্থানে যেখানে ঝর্ণা দ্বারা সর্বত্র থাকবে নদীনালা থাকবে নহর থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন ফাকিহা এর বহুবচন ফাওয়াকিহ ফাকিহা মানে কি আপনারা জানেন ফল ফুল মিম্মা ইশতাহুন তারা যেসব ফল ফুল চায় ওগুলি ওখানে উপস্থিত থাকবে আপনি আমরা এখন সব রকমের ফল পাই না বিভিন্ন রকমের বিভিন্ন সময়ের মৌসুম অনুযায়ী ফল বা যদি মৌসুম ছাড়া ফল পাওয়া যায় তাহলে স্বাদ সমান থাকে না বেশকম হয় কিনা মৌসুমের ফল একরকম অন্য সময়ের ফল বেশকম আল্লাহর পক্ষ থেকে যতই আপনি খান না কেন বলে হ্যাঁ খুব সুন্দর তবুও সুন্দর না কিন্তু জান্নাতে যখন যাবেন মৌসুম গায়র মৌসুম সবই মৌসুম বলেন সুবহানাল্লাহ আর জান্নাতে যা খাবেন গ্যাস্ট্রিক প্রবলেম নাই না থাকবে গ্যাস্ট্রিক আচ্ছা আপনারা দেখেন আপনারা কলা খান না খুব উপকারী কিন্তু গ্যাস্ট্রিক প্রবলেম মারাত্মক যাদের গ্যাস্ট্রিক আছে ওদেরকে জিজ্ঞেস করবেন কিন্তু যদি আপনি জান্নাতে যান জান্নাতি কলা খান গ্যাস্ট্রিক প্রবলেম লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাহলে যদি আমরা সবাই জান্নাতে যেতে চাই তাহলে কিন্তু ভালো কাজ করতে হবে মুত্তাকি হতে হবে হারাম থেকে বাঁচতে হবে হালাল কাজ করতে হবে হালাল কামাই করতে হবে আল্লাহর বিধিবিধান নিয়মতান্ত্রিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করতে হবে তাহলে তুমি ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুনিন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন ওইসব লোকদের অন্তর্ভুক্ত হবে যারা জান্নাতের ছায়াগুলিতে থাকবে জান্নাতের নহর নহর আর নদী নালা ঝর্ণা যারা পাবে তাদের সামনে ওদের লোকজনের ওইসব লোকদের লোকদের অন্তর্ভুক্ত আপনি হবেন। এমনি ভাবে আপনার মন যা চায় যেসব ফলমূল চায় ওগুলো আপনি পাবেন কাল কেয়ামতের দিন যদি আপনি মুত্তাকি হন। আচ্ছা কোথায় গেলে পাবেন? জান্নাতে গেলে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাউন। তারপরে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ওই সময় বলা হবে জান্নাত পাবেন তো, তুমি খাও পান করো আত্মতৃপ্তি নিয়ে, তোমাদের স্বাদ মিটাও, স্বাদ মিটাও। হানিআম কেন? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ করতে ওই সব কাজের ওই সব আমলের কারণে। আমল মানে কি? কাজ না, আমিল কাকে বলে? যে কাজ করে। তো আপনি পৃথিবীতে যদি আমল করেন কাজ করেন তাহলে এর বদলা আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাত দান করবে। জান্নাতে যাবেন, আরামসে খাবেন, গ্যাস্ট্রিক প্রবলেম নাই, সুগার নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, আরো কি কি কত রোগ আছে সাহ আপনারা জানেন তো, বিন্দু মাত্র রোগ নাই। বলো সুবহানাল্লাহ। হেডেক নেই হ্যায়, মাথার যন্ত্রণা নাই, জান্নাতে গেলে ঘুমও নাই। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যদি না ঘুমাই একদিন কি অবস্থা হবে? যতই আপনি বড় হন না কেন, একদম মানে বড় শক্তিশালী পহলওয়ান হন না কেন, যদি দুই দিন তিন দিন না ঘুম হয় তাহলে কি অবস্থা? বড়াই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাওমু আখুল মউত ওয়া লা ইয়ানামু আহলুল জান্নাহ। নওম হলো মউতের ভাই, জান্নাতীরা জান্নাতে ঘুমাবে না। সুবহানাল্লাহ। নওম মানে কি? ঘুম। ঘুম মৃত্যুর ভাই। জান্নাতে গেলে নওম নেই হ্যায়। পৃথিবীতে যদি আমরা আমরা না ঘুমাই তাহলে আমাদের আমরা অসুস্থ হয়ে পড়ি, আর ওখানে ঘুমাবার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ না মুশকিল। আমি তোমাদের নিদ্রাকে আরামদায়ক বানিয়েছি, যদি তোমরা ঘুমাও তাহলে শান্তি, যদি ঘুম না হয় আবার যদি ডায়াবেটিস হয় বা প্রেশার হয় ঘুম কম বললাম মুশকিল। আল্লাহ হেফাজত করুন। যাদের রোগ আছে ওরা বুঝবে, গ্যাস্ট্রিক প্রবলেমও বাড়ে যদি ঘুম না হয়, ঠিক না ওটি? আপনাদের অভিজ্ঞতা আছে নাকি, না শুধু আমারই একা? আচ্ছা জান্নাতে গেলে আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, তোমরা খাও আরামসে, খাও আরামসে, পান করো, তোমরা যে সব কাজ করতে আমল করতে এর বদলা আমরা আমি তোমাকে দান করছি। সুবহানাল্লাহ। খাও, আল্লাহ দিবে। আল্লাহ কি ওখান থেকে পয়সা নেবে নাকি? ফাইভ স্টার সিক্স স্টার হোটেল মাঝে মাঝে দেখবেন মানুষ দেয়, এক জায়গায় বলছে আমি অমুক জায়গায় আছি, চীন আছি, আমেরিকা আছি, ফাইভ স্টার হোটেলে অবস্থান করছে, বলে কি না? আপনি গেলেন মক্কা, ওই ফায়দা মনে যা বাংলাদেশ। আমি এইবার আমার দুইজন মেহমান গিয়েছিলেন বাইরে থেকে, তো আমি মনে মনে বললাম ভাবলাম একটা হোটেল আছে উন্নত ওখানে, তো আমি একজনকে পাঠালাম, বললাম দেখো, বলছে এক রুম 10,000 টাকা এক রাতের জন্য, 10,000 সৌদির কত? 500 রিয়াল। আমি বললাম দরকার নেই, হলে বন্ধ সাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশ হিসাবে 10,000 তো অনেক, আরো উন্নত হোটেল হলে আরো বেশি, ঠিক না ভাই? কিন্তু এগুলো কি কি স্বাদ পাবেন? আমি তো তেমন কিছু স্বাদ পাবো না। জান্নাতে গেলে বুঝবে জান্নাতের স্বাদ। বলো সুবহানাল্লাহ। আমার রব বলেছেন হাদিসে কুদসিতে, আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার মুত্তাকি নেক বান্দাদের জন্য জান্নাতে এমন এমন জিনিস আর নিয়ামত তৈরি করে রেখেছি যেগুলো কোনো চোখ দেখেনি, যেগুলোর কথা কোনো কান শুনেনি, যেগুলোর কল্পনা কোনো মনে জাগেনি, সুবহানাল্লাহ, কল্পনা পর্যন্তই জাগেনি। আপনার তৌফিক মনে করেন 1 মিলিয়ন, আর আরেকজনের তৌফিক হাজার হাজার মিলিয়ন, আছে কিনা পৃথিবীতে? আপনি তো ছোট মোটো ধনী, ওর সাথে কোনো তুলনা হয়? কল্পনা করতে পারবো ওর কি কি আছে কি না? পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বিহামদিহি, এই পৃথিবীতে দেখা যায়। গরিব সে ওখানেই বসে আছে, কুয়ার বেন আর সমুদ্রের বেন বেশ কম আছে না? আল্লাহ আকবর। তো এবারে দুনিয়াতে আমরা থেকে অনেকটা জিনিস কল্পনা করতে পারছি না, এমন এমন কিছু আছে এই পৃথিবীতে, মানুষের আবিষ্কার, মানুষ তৈরি করেছে, মানুষ বানিয়েছে। তাহলে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন হাদিসে কুদসিতে, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলি কোনো চোখ দেখেনি, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে বুঝবো কি পাবো, তাই এই জন্য তো প্রস্তুতি নেওয়া উচিত। আপনি আগে বললেন হালা আমি জান্নাতে চলে যাবো, প্রস্তুতি নেই হবে নাকি? প্রস্তুতি নিতে হবে, তাই মুত্তাকি হতে হবে। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি এভাবেই যারা নেক কাজ করে তাদেরকে বদলা দিব। জান্নাতের কথা বলে শেষ হবে না, কোরআন এখানে আমি যা আছে কি শেষ করব, কিন্তু আলোচনা করলে উৎসাহ জাগে, দিনী দরসে আসা উচিত। আলোচনা পেশ করুন, আলোচনা শুনুন, এর দ্বারা ইমান তাজা হয়, এর দ্বারা ইমান তাজা হয়। যদি আপনার ইমান দিনে আলোচনা শুনে যদি ইমান না বাড়ে, তাহলে মনে করেন আপনার মনে কপটতা আছে, দুর্বলতা রয়েছে, মারব রোগ আছে। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তারাই যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর দিনের আলোচনা করা হয় তাদের সামনে, তখন তাদের হৃদয় কেঁপে উঠে। আর কি হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করে শোনানো হয় বা আল্লাহর কালাম তাদেরকে শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে, ওরা হচ্ছে প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। তাই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, কোরআন পড়া শিখুন, সময় হয়তো নষ্ট করবেন না, কেয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। আর কেয়ামত লাগে না, দুনিয়াতেই পাই। হাফিজুল কোরআনদের ইজ্জত সারা পৃথিবীতে আমি হিসাব করে দেখি সবার থেকে বেশি, যদি নিয়ত খালিস হয়। দুনিয়াতেই হাফিজুল কোরআনের ইজ্জত আছে, আছে কিনা? হাফিজুল কোরআন হওয়ার কারণে এই সৌদিরা, আপনি যদি যান ওদের সাথে সফরে, আপনাকে হাফিজুল কোরআন আপনি ইমাম সৌদিরা পর্যন্ত, আওকাফের ইমাম না, কিন্তু হজের সফরে বাঙ্গালি কিছু বুঝে না, হাফিজুল কোরআন ওকে আগে দেয় ইমামতির জন্য। সত্য বললাম না মিথ্যা? আল্লাহ ইজ্জত দিয়েছে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, সেই ইমামতি করবে যে বেশি কোরআন জানে। এজন্য ওরা আজ আমাদেরকে দেয়, শুধু আমি না, কত হুফাজ কালামুল্লাহ আছে এই সৌদিতে, যান জিদ্দা, যান মক্কা, যান আপনি কোন জায়গায় ওই রিয়াদ, বিভিন্ন জায়গায় দেখবেন বাংলাদেশে হাফিজুল কোরআন মাশাআল্লাহ, কিচরে বড় বড় লোক, আর হাফিজ সাহেব ও ইমামতি করছে বাংলাদেশে, গরিব মিয়া। সত্য না, সত্য বললাম না মিথ্যা? আপনারা নিজে দেখুন, আপনাদের ইজ্জত বাড়বে। আর আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি কোরআন তিলাওয়াত করেন, কোরআন শিখেন পৃথিবীতে, আপনি যদি সেই রকম ইজ্জত না পান, কাল কিয়ামতের দিন অবশ্য অবশ্যই সেই ইজ্জত পাবেন। কারণ আমার নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কাল কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবারে বলেন তো, যদি কোরআন আপনার জন্য সুপারিশ করে, আপনি যাবেন কোথায়? নাজাত পাবেন কিনা? ইনশাআল্লাহ জান্নাত লাভ করবেন। তো এরকম কিছু লোক আছে কোরআন পড়ে, কিছুদিন পড়লো দেখলো কষ্ট পড়ে বাদ দিয়ে দেয়, আছে না এরকম? ঠিক না। কোরআন শেখার জন্য আপনি যদি এই জায়গায় আসেন, আজকে যেভাবে আপনারা আসছেন ইলিম শেখার জন্য, আপনার নিয়ত যদি খালিস হয়, শুনেন, আপনার পায়ের নিচে ফেরেশতা গুণ আলী হিমুসলাম তাদের ডানা বিছিয়ে দেন, আপনার ইজ্জত এরকম। কোরআন শিখবেন, আপনি মনে করবেন ওখানে গেলে পয়সা পাবো কিনা, খালিস নিবাজিল্লা আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই হোক, সময় কম, লম্বা করা যায় না আলোচনা। এরপর আল্লাহ বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎ লোকদের যারা নেক কাজ করে তাদেরকে বদলা দেব। কোথায় বদলা দিবেন? জান্নাত। কিন্তু পক্ষান্তরে যারা অসৎ ওদের জন্য ধ্বংস। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, যারা কিয়ামত মানে না, যারা আল্লাহর একত্ববাদ মানে না, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত যারা না মানে, যারা মানে না, ওরা হচ্ছে মুকাদ্দিব, মিথ্যা প্রতিপন্নকারী। তো রব বলছেন সেই কিয়ামতের দিন যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য হচ্ছে ওয়াইল, দুজক, জাহান্নাম, তাদের জন্য হচ্ছে ধ্বংস। এরপর পৃথিবীতে যেসব নাস্তিকেরা আছে, মুর্তদরা আছে, কাফির কুফফার, এদেরকে বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা কিছু তোমরা খাও আর উপভোগ করো অল্প কিছু কিছু। মানে পৃথিবীতে আল্লাহ পাক দেখা যায় কাফিরদের, কাফিরদেরকে বেশি দেয়, মুসলমানদেরকে বাস্তবে কম দেয়। মুসলমানদের মধ্যে লড়াই ফসাদ যতটুকু, কাফিরদের মধ্যে ততটুকু নাই, সত্য না মিথ্যা? মুসলমানদের মধ্যে অশান্তি যতটুকু, কাফিরদের মধ্যে নাই। কারণ কাফির, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জান্নাত। কাফিরদের জন্য কি জান্নাত? নাউযু বিল্লাহি মিন যালিক, আর আমাদের জন্য জেলখানা। তাই আমাদের যদি কোনো গড়বড় হয়, কিছু হয়, বালা মুসিবত আসে, এর দ্বারা রব্বুল আলামিন আমাদের সব খাতা খচুরি মাফ করে দেয়। আর পরে যখন আপনি মারা যাবেন, আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন, বলেন ইনশাআল্লাহ তাআলা। ইয়া রব, তুমি তৌফিক দাও। কাফিরদেরকে আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, তোমরা কিছু খাও আর কিছু উপভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, তোমরা কিন্তু অপরাধী, তোমরা জাহান্নামে। যেভাবে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ফাঁসির রায় হয়ে যায়, রায় হয়ে গেছে ফাঁসি অমুক দিন, তো এর আগে খাবার টাবার দেয় কিনা সরকার? জেলের পক্ষ থেকে দেওয়া হয় কিনা? আপনি ভালো করে খাবার খান, মজবুত, যা চাইবেন তাকে দেওয়া হবে, ঠিক না? ওটি আল্লাহ পাক এভাবেই যারা জাহান্নামী তাদেরকে বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা খাও উপভোগ করো, অল্প উপভোগ করো, বেশি না, আখিরাতের তুলনায় দুনিয়ার উপভোগ কিছুই না। সুবহানাল্লাহ, বুঝতে পারছি, একদিন আখিরাতের 50,000 বছরের দিন, দুনিয়া কতদিনের দিন? 2.5 মিনিটও না। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা কিছু উপভোগ করো হে অপরাধীরা, হে কাফিররা, হে দুষ্টরা, হে নাস্তিকের বাচ্চারা, তোমরা কিছু খাও আর উপভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, তোমরা হচ্ছে অপরাধী। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সেদিন তোমাদের জন্য কি হবে? ধ্বংস, মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, এরপর আল্লাহ বলছেন ওয়াইযা ক্বীলা লাহুম ইরকাউ লা ইরকাউন, যখন তাদেরকে বলা হয় তোমরা রুকু করো, তখন রুকু করে না। রুকু মানে কি? রুকু তো আমরা বুঝি না, তার মানে সালাত। যখন বলা হয় সালাত পড়ো, তখন সালাত পড়ে না। তো কি বলেন, আপনাকে আমাদেরকে আল্লাহ পাক বলেছেন কিনা আমরা সালাত পড়ব? তো আমরা যদি সালাতে ত্রুটি করি তাহলে একটু বেশকম হয় কিনা? সালাত ছাড়া কার কাজ? সালাত ছাড়া কার কাজ? কাফিরের কাজ। সালাত ছাড়া কার কাজ? জাহান্নামীর কাজ। তাই আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত পড়ব ইনশাআল্লাহ। সময় নেই কিন্তু বারাকা, যদি আপনারা অল্প শুনেন আর আমল করেন, এটা হচ্ছে বড়। অনেক শুনলাম, অনেক জ্ঞান, কিন্তু আমল করলাম কোনো ফায়দা হবে? আমল করলাম না কোনো ফায়দা হবে? অনেক জানি কিন্তু আমল করি না, কি ফায়দা? জানি অল্প, আমল মাশাআল্লাহ বারাকা, ইয়া রব তুমি তৌফিক দাও। যাই হোক, و اذا قيل لهم اركعوا لا يركعون اي شيطان در কাজ যারা অপরাধী তাদের কাজ হচ্ছে তাদেরকে যখন বলা হয় তুমি রুকু করো তখন রুকু করে না ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাহ বলেন ফাবিআই হাদিসিন বাদহু ইউমিনুন আমার কালামের পর কোন কালাম শুনে তারা ঈমান আনবে যদি আল্লাহর কালাম শুনে যদি ঈমান না আনে তাহলে কোন কালাম শুনে কথা ঈমান আনবে ফাবিআই হাদিসিন বাদহু ইউমিনুন কোন কথা তাহলে এখানে বলা হচ্ছে আই হাদিস হাদিস বলতে এই কালামুল্লাহ বোঝানো হয়েছে মানে কোন বাণী এই বাণীর পর কোন বাণীর উপর তারা ঈমান আনবে বা কোন বাণী শুনে তারা ঈমান আনবে কথা বুঝতে পারছেন কোরআন কালামুল্লাহর তিলাওয়াত শুনে যদি তোমার ঈমান বৃদ্ধি না হয় তুমি যদি ঈমান না আনতে পারো তাহলে আর কোন কথা শুনে ঈমান আনবে ফাবিআই হাদিসিন বাদহু ইউমিনুন তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার কালাম শেখার তৌফিক দাও আর এ অনুযায়ী আমল করার তৌফিক দাও সব তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ মুসলমানদের উপর রহম করো মুসলমানদেরকে এক করো নেক করো আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো জালিমদেরকে পকড়াও করো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলমানদেরকে সবাইকে আল্লাহ এক করো এক হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে নেক বানাও আমাদের সন্তানদেরকে নেক বানাও আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো হ্যাঁ আল্লাহ আমাদের মা বাবাদের মধ্যে থেকে যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে হায়াত তৈবা দাও আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين